আমরা একদম সরাসরি মক্কায় না, আচ্ছা সৌদির বাইরেও না, সৌদি সীমানার ভিতরে যখন মন চায় তখন উমরায় চলে যায় মানুষ। আলহামদুলিল্লাহ অনেক লোক আছে কোন রকম নমাজ সময় নমাজ নাই, শয়তান বয়তান না, দেখবেন কিছুদিন পরপর উমরায় যায়। সুবহানাল্লাহ, একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে তার মনে কাবার প্রতি। আমরা আমাদের কাজ হচ্ছে আমরা বুঝাবো ঠিক না, উমরা করে আসলে আর তুমি এসে ফজরের নামাজ নাই, সব উমরা শেষ, আমরা বলবো কি না এটা? আমাদের কাজ হচ্ছে এটা বুঝানো। কিন্তু দেখো মানুষের মনে, মুসলমানের মনে যে কাবার প্রতি এমন একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, ও গলত শয়তান, তবুও কিছুদিন পর পর পর পর ওই মক্কায় চলে যায়। বলো সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, فجعل افئدا افئده الناس تهوي اليهم, يا رب মানুষের মন তুমি কাবার দিকে আকৃষ্ট করে দাও। তো দেখলেন পৃথিবীর যে কোনো জায়গায় আছে মুসলমান, মন চায় একবার যেন কাবার শরীফ দেখি সরাসরি, মন চায় কিনা? আমরা তো অনেকবার দেখি, অনেকবার গেছি, হজও করেছি উমরাও করেছি ঠিক না, আপনারা করেননি? আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বেশিরভাগ করেছেন, হজও করেছেন উমরাও করেছেন। যদি কেউ না করে, আচ্ছা যারা উমরা করেন একটু হাত ধরুন, এখানে কত মানুষ মজুদ সবাই উমরা করে যারা নতুন করতে পারেনি, আল্লাহ এদেরকে তৌফিক দিন। এটা আমাদের জন্য একটা নিয়ামত, সৌদিতে এসে গেছো আল্লাহ শুকর, যত তাড়াতাড়ি সম্ভব যারা হজ করে নি হজ করে নেবে ফরজ, সেন্টারের সাথে যাওয়া কোনো ফরজ না, অথবা ফ্রি যাওয়া সব ফরজ না, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় আপনি কামাই করতে পারেন, 3-4 হাজার রিয়াল হজের জন্য ব্যয় করতে পারবেন না, এ তো বকিলের কৃপণ কেন। হজ আদায় করবেন, আপনার উপর যদি ফরজ হয় আরেকজনের কাছে গিয়ে বাঁধবেন না পয়সা, বুঝতে পারলেন? মনে রাখবেন বড়, 4,000 রিয়াল যদি খরচ করো, 5,000 রিয়াল খরচ করো আল্লাহর পথে, হজ নিজের হজ খরচ আদায় করার জন্য, তোমার নিয়ে যদি খালিস হয় 5,000-এর পরিবর্তে হয়তো রব্বুল আলামিন 5 লাখ দিতে পারে, আল্লাহ কি দিচ্ছেন? আমাদেরকে কম দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ইমান বাড়াও, সেন্টার থেকে যারা যায় অনেকে আলহামদুলিল্লাহ সেন্টার থেকে ছাত্র হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, এখানে দর্শ দিচ্ছে সেন্টারের পক্ষ থেকে গিফট, কিন্তু কথা হচ্ছে ওদের ব্যাপারে, হজের সময় আসবে, কোন সময় অমুকের কাছে, কোন সময় অমুকের কাছে, কোন আলাদা হজে যাবো সইয়ে, এরকম করে কিনা মানুষ জায়েজ? সাধারণ সালাত পড়া সহি না, আর এই 3 সময়ে মৃতকে দাফন করো সহিহ না, কিন্তু যেসব সালাতের কারণ রয়েছে ওগুলি পড়া যায় এবং মসনুন, যেভাবে আলোচনা গেল। আরেকটি সময়ে সালাত, সালাত নেই মৃতকে দাফন করা ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসছে, তাহলেও রাত্রে, তো এইসব জায়গায় আমরা দেখতে পাই রাতে মানুষ দাফন করে না বাই চান্স ঠিক না, স্বপ্নে আপনারা দেখতে পান দাফন করেন কোন সময় দিনে, সৌদিতেও দিনে, বাংলাদেশেও দিনে, বাকি দিনেই রাত্রে কেউ আমি দাফন করতে দেখিনি, তবে বিশেষ প্রয়োজন হয় সেটা মজুদ। তো এখানে বলছেন

দুর্গা আর দুর্গা, দুর্গা আর দুর্গা সমান, বুঝছেন কথাটা? ওই হুকারকে বাদ দিয়ে, হুকার বাদ দিয়ে দুর্গা যেরকম করে এখানে ওই রকম করে দেখবেন শাহজালালের দুর্গা অথবা চট্টগ্রাম জান বিভিন্ন জায়গায় কথিত বায়াজিদ বোস্তামী আর কি কে হাদা, আবার সাত মাজার কত মাজার রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে পলিতে গলিতে, এক একটা শহরে দেখবেন মেইন মেইন রোডের পাশেই সব কথিত দরগা আর মাজার, মেইন রোডের পাশেই, ঠিক না? এটা হচ্ছে পেট পড়ার মাধ্যম, অনেক আস এরকম করে এরকম আর দিয়ে যায় 10 টাকা 5 টাকা। আচ্ছা, আপনি যে এই পয়সাগুলি দিলেন কাকে দিলেন? শাহজালালকে? শাহজালাল কয় টাকা খাচ্ছে? সাপোনা, আপনারা শুনেছেন তো সাপোনা না? শুনেননি? বাংলাদেশের আলোর কেন্দ্র দুইটা, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা, বলছে কি একটা গরম আর একটা ঠান্ডা, সাবোনা নাকি গরম? কোনদিন আমি করতে মনে দেখলাম না গরম, আমি তো সিলেটের মানুষ, দেখলাম না গরম। আচ্ছা, ওখানে আমি শাহজালাল কবরে যত বন্ড আর মাতাল আর মস্তান গাজাকুর গজাকুর সব ওখানে মরল, সিরকের আর দেখে না, দূর দূর থেকে লোকজন আসে ওখানে এসে মান্নত করে আসে, এগুলো সব সিরকের অন্তর্ভুক্ত। সবাই বলি না আপনাদের আবিদা ঠিক হয়েছে তো? আবার চলে যাবেন না, কোন কোন লোক তো আমাকে এখানে জিজ্ঞেস করেছে ফতোয়া, আমার মা বলেছেন যদি আমার বাচ্চাটা সৌদিতে যেতে পারে তাহলে প্রথম যে বেতন পাবে তাই আমি বাবার মাজারে দিব, নাউজুবিল্লাহ জালিক। এরকম একজন দুইজন আমাকে একাধিক অনেকে আমাকে ফতোয়া দিয়ে জিজ্ঞেস করেছে। তো বলেন তো, মাজারের উদ্দেশ্যে নজর মারা যায় না যায়? শিরকের অন্তর্গত কিনা? শিরক, ছোট শিরক নয় বড় শিরক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আপনি বলুন, আমার সলাত, আমার ইবাদত, যাবতীয় ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য, তাই অন্য কোন আল্লাহ ছাড়া অন্যের নামে নজর নিয়াজ পেশ করা এগুলো সব শিরক, অথবা অন্যের উদ্দেশ্যে। অনেকে আছে আবার আলহামদুলিল্লাহ দূর দূর থেকে আছে বলে বাবার পতিত, বাবার মাজারের পাশে যদি সলাৎ পড়ি তাহলে সলাৎটা কবুল হবে বেশি, বলে কি না? আবার কেউ বলে এখানে যদি শাহজালালের কবরস্থানে যদি দাফন করা হয় তাহলে নাকি গুরুজাও মাফ হয়ে যায়, আপনারা শুনেছেন কিনা? না, শুধু আমি একাই চিনি, আমি হয়তো বলতাম আপনি সিলেক্ট এই জন্য ম্যাপি, ওখানে গুরুজাব হওয়ার সম্ভাবনা আরো বেশি, কারণ ওখানে হচ্ছে সিরিকের আড্ডাখানা আর গাজাকুরদের আড্ডাখানা, আল্লাহর নাফরমানের আড্ডাখানা, তাই ওখানে যদি দাফন করা হয় তাহলে গুরুজাব হওয়ার সম্ভাবনা বেশি। সত্য না মিথ্যা? কেন ওখানে যাবেন? এই জায়গায় যাবেন না, এখানে এই উদ্দেশ্যে এই মসজিদে গিয়ে সলাৎ পড়বেন না, বরং দূরে থাকবেন, শিরকের আড্ডাখানায় যেতেই নাই। ওয়াল্লাযীনা লা ইশহাদুনা যুম, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের গুণ উল্লেখ করেছেন, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, এর আরেকটা ব্যাখ্যা যারা ওসদ কাজে উপস্থিত হয় না, ওসদ কাজের আড্ডাখানায় যায় না। যেমন কিছু মানুষ গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এক অনুষ্ঠান করছে, আপনি যদি ভালো মনে হয় যাবেন? উত্তর দিন যাবেন? মদের আড্ডাখানা ওই রাশিয়াতে দেখেছি, অনেক কিছুদিন দূর দেখা যায় ওখানে মদ তৈরি করে আর কি করে, অনেক আস্তাগফিরুল্লাহ আলাযীম অনেক মজুদ লিখে আছে, সরাসরি বাংলাদেশের কথা বলি, তো আপনি যদি ভালো লোক ওখানে যাবেন তাহলে থেকে দূরে থাকবেন। আপনি জানেন এই পার্কে নর্মালের অবৈধ মিলন শাখা আল্লাহ নাফরমানি করছে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। যদি আপনি ভালো হন আপনি ওখানে যাবেন, হ্যাঁ যদি শক্তি থাকে তাহলে ওগুলো বারণ করার জন্য যেতে পারেন, কিন্তু ওখানে উপস্থিত আপনি কিছুটা আমোদ প্রমোদ করলেন, অতটা কিছু উপভোগ করার জন্য যান, জায়েজ হবে না? আপনিও তাদের মতো একজন হয়ে গেলেন। তাহলে যদি মদের আড্ডাখানায় উপস্থিত হওয়া যায় না হয় বা দুজনের মহফিলে উপস্থিত হওয়া যদি জায়েজ না হয়, জোয়ার আড্ডাখানায় উপস্থিত হওয়া যদি জায়েজ না হয়, তাহলে যেখানে শিরকের আড্ডাখানা ওখানে উপস্থিত হওয়া কি জায়েজ হবে? স্পষ্ট কিনা? আর কি বলবো, শিরিক বড় গুণা, মানা মদ খাওয়া বড় গুণা, উভয়টাই বড় গুণা। কিন্তু এই দুয়ের মধ্যে সবচেয়ে বড় গুণা গুণটা জিনা, বিবিচার, যত রকমের গুণা রয়েছে সব গুণার মধ্যে সবচেয়ে বড় গুণা কোনটা? সন্দেহ আছে? ওগুলোতে যাও না। আর এখানে শিরিক হচ্ছে তবু বাবা আর যাও না, তবা করবাফরুল্লাহলি গেছি আর তখন। আচ্ছা আমি বললাম, আপনি হয়তো বলছেন বাবা শাহজালাল কথা বললাম, আপনার আশপাশে কত কথিত মাজার বাজার রয়েছে, কত ওগুলো তো যাবে একটার কাছেও যাবে না, কাজই যেতে নাই, ওদের থেকে দূরে থাকবে, কারণ হচ্ছে অসৎ অসৎ অসৎ লোকের কাছে ওষুধ স্থানে যাওয়া সহি না। কারণ আপনি আজকে গেলেন তা আগে যেরকম আপনি ভয় করতেন এরকম ভয়ের মাত্রাটা একটু কমে গেল, আরেকদিন গেলেন আর একটু কমে, আমি একটু শুরু করে দিই, ঠিক না? ঠিক, তাই এদের কাছেই যেতে নেই। আল্লাহ আমাদের হেদায়েত দিন, বুঝার তৌফিক দান। তো এই আলোচনা আসলো এখান থেকে, দাফন কার্য বা দাফন করার জন্য রাত্রে বিশেষ প্রয়োজনে, আবার বলেছি আগে যে বিশেষ প্রয়োজনে যদি রাত্রে দাফন করতে হয় তাহলে ওই সময় লাইট জ্বালাবার প্রয়োজন, তাহলে লাইট জ্বালাবে, বুঝতে পারছেন? এই উদ্দেশ্যে, কিন্তু আমাদের বাদ বাকি প্রজ্বলিত করবে না সবসময় 24 আওয়ার্স লাইট জ্বালানো থাকলে এটা কখনো জায়েজ না। আবার ওখানে ওই কবরকে লোক আসা যাওয়ার মাধ্যম বানিয়ে দেয়া সবসময় কবরস্থান কথিত দরগা, এটা কি না? জায়েজ না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসসু আল-কবর ওয়া আন ইউবনা আলাইহি ওয়া আন ইউকাদ আলাইহি ওয়া আন ইউকতাব আলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনাকাম করতে নিষেধ করেছেন। আগে জামানায় চুনাকাম হতো, প্লাস্টার ব্লাস্টার সব এর অন্তর্ভুক্ত। আচ্ছা, টাইলস ফিট করা নিষেধ করেছেন, হারাম। আচ্ছা, কবরে কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। তাহলে দেখেন আমাদের দেশে ওই কথিত মাজার গুলি দেখছেন কিরকম থাক থাক থাক থাক লাগিয়ে, আবার এরকম আবার ওই করার গেলাপ চড়ায়, আবার কিছুক্ষণ পরপর হাঁদা, প্রত্যেক দিন সেই হাঁদা গোলাপ গোলাপ জন্য ছাড়ে কে দেখি না, ছাড়ে কিনা কি যে মনে করে, আবার কি বলবো। হয়তো সেদিন আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন, বলছেন আমরা তো এখন বুঝতে পারছি এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু আগে তো বুঝতাম না, তো আমি হুজুরদের সাথে গেছি শাহজালালের কাছে, তার ভালো কথা জানি না, সে সিলেটের লোক না বাইরের লোক, কারণ সিলেটের আঞ্চলিক লোকের নিয়ে এত ভক্তি করে না নিয়মিত সবাই আস্তা বার আমার জানা মতে ওই কিছু বন্ড মন্ড আছে, ওরা ওগুলো জিয়ে রাখার জন্য পয়সা কামাই করার জন্য রেখে করছে আর কি, আসলে আঞ্চলিক লোকজন কেমন না গেছে লোক, বলছে আমি তাদের সাথে গেছি, তো আমি তো এমনি গেছি, তখন দেখলাম আমাদের হুজুররা আহমদুল্লাহ আমি জানি সে উল্লেখ করছে হোয়াটসঅ্যাপে যে কেউ কেউ কবরকে সামনে রেখে সেজদায় পড়ে গেছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ কেউ সেজদায় পড়েনি কিন্তু সালাত পড়েছে, কবরকে সামনে রেখে নাকি সবাই সালাত পড়েছে,

قال فكان أبي ثالث ثلاثة وكان أكثرهم قرآنا فقدم. هشام حديث أبو داود نسائي ترمذي ثبت إسمه. إمام ترمذي بولا حديث حسن صحيح. هشام بن عامر بولا لما كان يوم أحد أصيب من أصيب من المسلمين وجد جد الدين مسلمان دير مدتك جرى আক্রান্ত হওয়ার ছিল তারা আক্রান্ত হলেন, অর্থাৎ কেউ কেউ হয়তো শহীদ হয়েছেন আর কেউ কেউ হয়তো জখম হয়েছেন। যেহেতু পরে উল্লেখ উদ্দেশ্য তার কিছু মুসলমান যাদের ভাগ্য ছিল শহীদ হওয়া তারা শহীদ হলেন। উহুদের যুদ্ধে কতজন সাহাবা শহীদ হয়েছেন কে কে জানেন? হাত তুলবেন, বলবেন না? দেখছেন এত মানুষ তবু কয়েকজন জানে, তাহলে আমাদের ত্রুটি কিনা? এগুলো জানা দরকার কিনা? সুবহানাল্লাহ, এদিক থেকে কে হাত তুললেন? কতজন সাহাবা? সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন, তাই না? এদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। এর পূর্বে আলোচনা গেছে তো, আমার নবী বলেছেন সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা, শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা, তাকে ওখানেই দাফন করা হয়েছে। তো বলছেন হিশাম বিন আমের, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম? ইয়া রাসূলুল্লাহ আল হাকু আলাইনা লিকুল্লি ইনসানিন শাদীদ, প্রতি ব্যক্তির জন্য আলাদা করে কবর খোদা এটা আমাদের জন্য কঠিন। অতএব ফাকাইফা তা'মুরুনা, আপনি আমাকে কি নির্দেশ দিবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহফিরু, কবর খোদাই করো, ওয়া আওসি, আর প্রশস্ত করো, ওয়া আ'মিকু, আর গভীর করো, এবং সুন্দর দুইজন তিনজন করে একে কবরে দাফন করো। আর কি করো? ওয়াকদিমু আকসারাহুম কুরআনান, এদের মধ্য থেকে যিনি বেশি কোরআন জানেন ওকে আগে রাখো। সুবহানাল্লাহ, আপনি কি বলেন? কোরআন পড়বেন না পড়বেন না? হায় রে, কত মুসলমান! আমি আমার দেশের কথা বলি, অন্য দেশে বললে কি লাগে? আলহামদুলিল্লাহ ঠিক নেই, আত্তাহিয়াত ঠিক নেই, কোরআনটা পড়তে জানে না, সারা জিন্দগি চলে চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, শুধু ইয়া কোন ইয়া কোন সাল্লার কালামটা শিখে না, সালাতের জরুরি দোয়াগুলো এগুলো শিখছে না, কোরআন পড়া জানে না, সালাত বা যেসব দোয়া জরুরি হলে জানেন, জানাজার সালাত পড়বে কিরকম তাও জানেন, সত্য না মিথ্যা? জানাজার সালাতের দোয়া জানে না, এটা আমাদের ত্রুটি কিনা ভাই? কি বলবে? তাই যারা কোরআন পড়তে জানেন না, বলবো তো সবসময় বলি, কোরআন শিখবেন আপনারা? শিখবেন? একটু হাত তুলে বলেন। আমাদের সকলকে তৌফিক দান, হাত তুলে না, রবকে বলো একটু সময় বের করো, তোমাকে ধাক্কা দিয়ে আসতে হবে, তুমি তোমার নিজের আগে আসো। আপনি যদি দুনিয়া ডিউটি দেখেন ওখানে গেলে বাইরা, তো আপনাকে বলতে হবে না আগে বাকি যাবেন, আপনি বলেন তো, বলতে হয় না আগে দুনিয়া কামাই করার জন্য আগে ওখানে বলতে হয় না যাও, ওখানে গিয়ে যদি ধরাও পড়ে তবু ধরা পড়ে অসুবিধা নেই, কিন্তু দুনিয়া কামাই করার জন্য যাচ্ছি। এই যে কিছুদিন আগে একসাথে ভালো করে ধরা পড়লো, দেখলেন না? বলছে ওখানে যাবো, ধরাও পড়েছে। আর কোরআন শেখার জন্য আধা ঘন্টা, দশ মিনিট, 15 মিনিট, আমরা তো বলি 10 মিনিট পড়েও যাবো, কিন্তু নিয়মিত নিয়মিত পড়ো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আহাব্বুল আমালি আদওয়ামুহা ইলা ওয়া ইন আকাল, আহাব্বুল আমালি ইলা আল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে আমল নিয়মিত করা হয়, চাই ওই আমল কমই হোক না কেন।